পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও। যে ইন্ধন বহন করে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে,